মা যে আমার মা জননী, তুমি আমার প্রিয় মা, তোমার কোলে মাথা রেখে জান্নাতে যাব আমি এই কামনা। মা যে আমার মা জননী, তুমি আমার প্রিয় মা, তোমার কোলে মাথা রেখে জান্নাতে যাব আমি এই কামনা। দশ মাস দশ দিন গর্ভে ধারো, প্রসবের যন্ত্রণাতে অসহ্য ক্রন্দ। দশ মাস দশ দিন গর্ভে ধারো, প্রসবের যন্ত্রণাতে অসহ্য ক্রন্দ। মায়ের মতন আপন কেহ এই ভুবনেতে কেউ রবে না। মা যে আমার মা জননী, তুমি আমার প্রিয় মা, তোমার কোলে মাথা রেখে জান্নাতে যাব আমি এই কামনা। হাজার কষ্ট থাকে তবু দুঃখ থাকে না, মায়ের এমন ভালোবাসার নেই তুলনা। হাজার কষ্ট থাকে তবু দুঃখ থাকে না, মায়ের এমন ভালোবাসার নেই তুলনা। তুমি ছিলে আমার সুখে দুঃখে, তিলে তিলে সোহাগ ঢেলে আদর করে। তুমি ছিলে আমার সুখে দুঃখে, তিলে তিলে সোহাগ ঢেলে আদর করে। তাই তো তোমারই এই ভুবনে গায়ের চামড়ায় শোধ হবে না। মা যে আমার মা জননী, তুমি আমার প্রিয় মা, তোমার কোলে মাথা রেখে জান্নাতে যাব আমি এই কামনা। মা যে আমার মা জননী, তুমি আমার প্রিয় মা, তোমার কোলে মাথা রেখে জান্নাতে যাব আমি এই কামনা।